وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. বাইরে থেকে বহু ভাই প্রশ্ন করছেন সরাসরি অথবা লেখার মাধ্যমে। তারা যেহেতু দেশের পরিস্থিতি খুবই খারাপ এবং এমন খারাপ যে রাস্তায় তারা নেমেছে নাস্তিকদের বিরুদ্ধে এবং বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে গালাগালি এবং অশালীন কথাবার্তা বলার জন্য। আপনারা জানেন যুগে যুগে মানুষ বহু রকমের আছে, একই জামাতের মানুষ বহু রকমের আছে, তাদের মধ্যে কেউ চরমপন্থী, কেউ নরমপন্থী, কেউ মধ্যমপন্থী। যারা চরমপন্থী মনের মানুষ তারা চায় যে আমরা সরাসরি নিজে একটা কিছু করব, তার মানে যে নাস্তিক তাকে সরাসরি গিয়ে হামলা করে তাকে খুন করে ফেলব, যে আল্লাহর নবীকে গালাগালি করে তাকে সরাসরি খুন করে ফেলব। কিছু মানুষের গায়রাত, ঈর্ষা এবং আবেগ খুব বেশি হয়, ফলে কিছু হলেই সঙ্গে সঙ্গে তরবারি তুলে ধরে, যেমন আমাদের সাহাবী লৌহ পুরুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, কিছু হলেই তলোয়ার। এই শ্রেণীর কিছু মানুষ আছে তারা এই যুগেও ওমর ইবনে খাত্তাব হতে চায়, আর তারা চায় যে তার বোন যদি কারোর সঙ্গে ভালোবাসা করে তাকে হত্যা করতে চায় এবং হত্যা করেও ফেলে। তারপর তার স্ত্রী যদি কারোর সঙ্গে ব্যভিচার করে তাকে হত্যা করতে চায় নিজের হাতে, কিংবা যদি কাউকে দেখে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করছে তো নিজের হাতে তাকে হত্যা করতে চায়, এবং এটা তারা বৈধ মনে করে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের মত কি যে এইভাবে সরাসরি যে ব্যভিচার করে তাকে হত্যা করা, কিংবা যে এমন কাজ করে যে সত্যি হত্যাযোগ্য তাকে হত্যা করা কি পাবলিক করতে পারে নাকি সরকার হওয়া জরুরি? আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতে যে কাবিরা গুনাহ করবে, কাবিরা গুনাহ করার ফলে সে কাফের হবে না। কাবিরা গুনাহ করলে তার ফলে সে কাফের হবে না, আর কাবিরা গুনাহ করলে তাকে হত্যা করা এমনি সহজে যাবে না যতক্ষণ না তার প্রমাণাদি পাওয়া গেছে। চুরি যদি করে কেউ, চোর হয়, তার হাত কে কাটবে, পাবলিক কাটবে না সরকার কাটবে? আহলে সুন্নাহ ওয়াল জামাতের মত হল যে এইসব দণ্ডবিধি প্রয়োগ করার একমাত্র অধিকার হল সরকারের, কোন পাবলিক এই দণ্ডবিধি প্রয়োগ করতে পারে না। হোক, তার রাগ হতে পারে, তার রাগ হতে পারে, সে রাগ করবে, কিন্তু রাগের বসে সে যদি হত্যা করে বসবে এটা কিন্তু সঠিক পদ্ধতি নয় এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের নীতি নয়। আপনি বলবেন, হুজুর হযরত উমর তো করেছেন, একবার হযরত উমরের কাছে বিচার এলো, কিরকম বিচার এলো? হ্যাঁ, এক ইহুদি আর এক মুসলমান বিচার নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো, তো সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার পছন্দ হল না, ফলে সে বিচার কার কাছে গেল? আবু বকরের কাছে গেল, সেখানেও পছন্দ হল না, তারপরে গেল কার কাছে? উমারের কাছে। কিংবা কোন কোন রেওয়ায়েতে পরিষ্কার আছে যে আল্লাহ রাসূলের কাছ থেকে পরে সরাসরি উমারের কাছে বিচার নিয়ে গেল, তারপরে সেখানে গিয়ে বলল যে এরকম ব্যাপার, আমরা রাসূলের কাছে গিয়েছিলাম কিন্তু সেখানে বিচার পছন্দ হয়নি, আমরা আপনার কাছে এসেছি, আপনি বিচার করে দেন। উমার বললেন, সত্যি তাই? বলছি হ্যাঁ। উনি বললেন, মাকানা কুমা, ঠিক আছে তোমরা থামো, আমি আসছি। হাত্তা আখরাজা ইলাইকুমা, হাত্তা উখরাজা ইলাইকুমা, ফা আকদা উক আকদি বাইনাকুমা, আমি বের হয়ে এসে বাড়ি থেকে আসি, তারপর তোমাদের মাঝে ফয়সালা করে দেব। তারপরে চাদরের নিচে একটা তলোয়ার লুকিয়ে নিয়ে এসে লোকটাকে হত্যা করে ফেলল, যে বলল যে আমি আল্লাহ রসুলের বিচারে সন্তুষ্ট নই, সুতরাং হযরত ওমর তাকে হত্যা করে ফেললেন। এখানে হত্যা করলেন আল্লাহর নবীর বিনা অনুমতিতে, তাই না? তাহলে বোঝা গেল যদি এই শ্রেণীর কেউ বিরোধিতা করে, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমু কাফিমা শাজারা বাইনাহুম, সে মুমিন হতে পারে না ততক্ষণ পর্যন্ত না তারা তোমাদেরকে তাদের কি বলে বিবাদ বিসম্বাদের বিচারভার কাকে অর্পণ করে, তোমাকে অর্পণ করে। সুতরাং আল্লাহর নবীর বিচার যারা পছন্দ করে না তারা কি কাফের। হযরত ওমর তাকে মেরে ফেললেন। অতএব দলিল রয়েছে যে সরকারের বিনা অনুমতিতে কিংবা যিনি কর্তা সেই কর্তার বিনা অনুমতিতে মানুষ খুন করা যাবে। এখানে হযরত ওমরের এই যে হাদিস দিয়ে তারা বলে থাকে যে পাবলিক বা যে কোনো লোক এই শ্রেণীর মানুষ পেলেই তাকে খুন করতে পারবে, কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামা বলছেন না তা নয়। তাহলে হুজুর এই হাদিসটা সম্পর্কে ইবনে কাসির রাহমাল্লাহ বলেছেন, যেটা তফসির ইবনে কাসিরে আছে, কাজা রাওয়াহু ইবনু মারদুওয়াইহি মিন তারিক ইবনে লাহিয়া আন আবিল আসওয়াদ বিহি ওয়া হুয়া আসারুন গরীবুন মুরসাল ওয়াইবনু লাহিয়া দাঈফ আল্লাহু আলাম। হাদিস সহিনা, এই হাদিস সহিনা যে বর্ণনা করা হয় এই বর্ণনাকৃত হাদিস সহি নয়। সুতরাং এই হাদিস দিয়ে দলিল দিয়ে আমরা কাউকে খোনাখুনি করতে পারি না। বোঝা গেল কি যে হাদিস জয়ীফ, যেহেতু তা মুরসাল এবং তার একটা রাবি ইবনুল লাহিয়া জয়ীফ, সুতরাং এই দিয়ে দলিল ধরে আমরা ব্যক্তিগতভাবে কাউকে খুন করতে পারি না বা দণ্ডবিধি প্রয়োগ করতে পারি না। সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার কথা মানা না হতো, বিশেষ করে আল্লাহর অবাধ্য হওয়া হতো, আল্লাহর বিচার কেউ মেনে না নিলে পরে আল্লাহ রসুল হাসান রাগান্বিত হতেন, আল্লাহ রসুলের চেহারা বদলে যেত, বিবর্ণ হয়ে যেত, লাল হয়ে যেত। যেমন একটা হাদিসে আছে যেটা সহি হাদিস, সেটা হল কি যে আনসারদের একজন লোক জুবাইরের সঙ্গে মতবিরোধ করলেন পানি নিয়ে। আনসারির জমি ছিল বা মাজরা ছিল নিচে, আর জুবাইরের জমি ছিল কোথায় ওপরে। ওপর থেকে যদি পানি আসে তো নিয়ম হলো পানি আগে কে পাবে, যার জমি ওপরে আছে, ঠিক আছে কিনা। তো যার আনসারির জমিটা নিচে ছিল সে বলল যে জুবাইর তুমি পানি ছেড়ে দাও, কিন্তু জুবাইর বললেন আমি আগে সেচ না দিয়ে তোমাকে পানি ছাড়তে পারি না। আপনার ফুপাইতো ভাই কিনা তাই আপনি এই বিচার করলেন। দেখছেন কত বড় কথা, আপনার ফুপাইতো ভাই কিনা তাই এই বিচার করলেন, তার মানে আপনার বিচার ইনসাফপূর্ণ হলো না, আপনি কোল্টেনে বিচার করলেন, আপনার পক্ষপাতিত্ব, আপনি স্বজনপ্রীতির বিচার করলেন। এটা কত বড় কথা, বিশাল কথা। ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূলের চেহারা বদলে গেল, বিবর্ণ হয়ে গেল। তখন তিনি বললেন ইসকিয়া জুবাইর সুম্মা ইহবাসিল মা হাত্তা ইরজালাল জুদর, এ জুবাইর তুমি সেচতে থাকো, সেচতে থাকো ততক্ষণ না দেওয়াল পর্যন্ত, এবার কানায় কানায় পানি পরিপূর্ণ না ততক্ষণ পানি ছাড়বে না। আগে যে বিচার দেওয়া হয়েছিল একটু হালকা ছিল, এখন কি হয়ে গেল, কড়া হয়ে গেল। তার পরিপ্রেক্ষিতে কোরআনের আয়াত অবতীর্ণ হলো ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, এটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস আর এটাই হচ্ছে সহিহ। বাকি উমারের ওই হাদিসটা সহিহ নয়। ওখানে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগও করেননি, যখন বিচার মানল না তখন ঠিক আছে যাও তোমরা উমারের কাছে যাও, ওখানে আরামসে আল্লাহ নবী বলে দিলেন। কিন্তু এখানে দেখেন আল্লাহ নবী আল্লাহর বিরোধিতা হলে আল্লাহ নবী কি করতেন, রাগান্বিত হতেন। বোঝা গেল কি যে ওই হাদিস এই হিসাবেও সহিহ নয়। দুটো কিস্তাকে এক মনে করে অনেকে হয়তোবা কোন রাবি এই কিস্তা বানিয়ে ফেলেছে, সুতরাং ওই কিস্তা বা ওই কাহিনী দেখে আমরা ব্যক্তিগতভাবে আমাদের অধিকার আছে যে কোন কাফেরকে হত্যা করব, কোন নাস্তিককে হত্যা করব, কিংবা কোন নবীর প্রতি বিয়াদবি যে করে তাকে হত্যা করব, এই দলিল নেওয়া যেতে পারে না। সুতরাং বোঝা গেল কি যে আমরা যখন এই শ্রেণীর ব্যাপার আসবে তখন আমরা কি করব, ধৈর্য ধারণ করব। আমরা খবরদার এই রকম কোন কাজ করে বসবো না যাতে কি হয়, যাতে কোন রকম ভাবে মানুষের মাঝে, তারপরে সরকার আপনাকে ছাড়বে না, বিশেষ করে যেখানে সরকারি সরকারি হুকুমত, যেখানে ইসলামী সরকার নেই, সেখানে আপনি যদি কাউকে হত্যা করেন এইভাবে সরকার আপনাকে ছাড়বে না। আর তার ফলে একটা মানে বিক্ষিপ্ততা এবং সেখানে বড় গন্ডগোল ইত্যাদি বাঁধবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি শুনেছেন, বহু ঘটনাতে শুনেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি নিতেন, হত্যা করার জন্য অনুমতি নিতেন। যেমন দুটো ঘটনা উল্লেখ করি, হযরত ওমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনা অনুমতিতে কোন কাজ করতে পারেন না। হ্যাঁ, এটা তো হতেই পারে না যে আল্লাহ হযরত ওমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া কোন মুসলমানকে তিনি হত্যা করবেন। দেখেন, প্রথম ঘটনা হল হাতেব বিন আবি বালতা যখন মক্কা অভিযানের খবর দিয়ে গোপনে চিঠি পাঠালেন, কোথায়? মক্কা, এক বুড়ির সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশবাণীর মাধ্যমে খবর পেলেন যে এক বুড়ি চিঠি নিয়ে যাচ্ছে মক্কাতে, তাতে লেখা আছে এই মক্কা অভিযানের খবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাকলেন এবং আরো কয়েকটা সাহাবীকে ডেকে ঘোড়া নিয়ে বললেন, যাও, তোমরা যেতে যেতে রওজাত খাখ নামে এক জায়গায় যাবে, পাবে, সেখানে দেখবে এক বুড়ি যাচ্ছে, তার সঙ্গে চিঠি আছে, সেটা উদ্ধার করে নিয়ে এসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, কিভাবে জানলেন? ওহির মাধ্যমে জানলেন। তারপরে আলী গেলেন, সেখানে সত্যি দেখলেন এক বুড়ি যাচ্ছে উটের পিঠে চেপে। বুড়ি, নেমে আয়। কি ব্যাপার? নেমে আয়, তোর কাছে একটা চিঠি আছে, চিঠিটা দে। চিঠি কোথায় আছে? না, চিঠি আমার কাছে নেই। সরাসরি দে, বলছে তুমি আমার মালপত্র চেক করে নাও। মালপত্র চেক করলো, চিঠি পাওয়া গেল না। আলী বললেন, দেখ বুড়ি, তোর কাছে চিঠি আছে, আমাদেরকে যিনি খবর দিয়েছেন তিনি কোনদিন অসত্য বলতে পারেন না, অবাস্তব বলতে পারেন না। চিঠি বের কর, না হয় তোর লজ্জাস্থান শরমগা গোপনাঙ্গ পর্যন্ত আমরা চেক করে দেখতে পারি। তখন বুড়ি ভয় খেয়ে গেল, তারপরে চুলের এই চুটি নিচে থেকে চিঠিটা বের করে দিয়ে দিল। কে দিয়েছে চিঠি? হাতেব বিন আবি বালতা, সেই সাহাবি যিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে হযরত ওমর রাগান্বিত হয়ে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি এই মোনাফেকের গর্দান উড়িয়ে দিয়ে মোনাফেক হয়ে গেছে। দেখছেন কই, সেখানে সঙ্গে সঙ্গে তো ধরি খুন করে দিলেন না, তা না। আর তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন। ঠিক ওই রকমই আরেক ঘটনায় আপনারা শুনেছেন যে কোন এক যুদ্ধে, সম্ভবত তবুকের যুদ্ধে, এক আনসারির সঙ্গে, আনসার আর মুহাজিরদের মাঝে একটু ঘটপট হল, একটু বিবাদ হল। সেই বিবাদের ফলে আনসারি আনসারকে ডাক দিল, আনসারদেরকে ডাক দিল, এবং মুহাজিররা মুহাজিরদেরকে ডাক দিল। যেমন এখানে যদি আমরা বাংলাদেশি আর ইন্ডিয়ান থাকি, যদি বাংলাদেশি আর ইন্ডিয়ার মাঝে ঝগড়া হয়, তখন বাংলাদেশি বাংলাদেশিকে ডাকবে, তুমি তোমরা আমাদের আমাকে সাহায্য করো, আর ইন্ডিয়ান যে, সে ইন্ডিয়ানদেরকে ডাকবে যে তোমরা আমাকে সাহায্য করো। এই যে এটাকে বলা হয় পক্ষপাতিত্ব, অন্ধ পক্ষপাতিত্ব। এটা কি ঠিক? না, এটা ঠিক না, এটা হচ্ছে জাহিলি যুগের কর্মকাণ্ড। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা বালু দাওয়াল জাহিলিয়া, তোমরা জাহিলিয়াতের যুগের মতো হাঁক ছাড়ছ কেন? দাউহা ফাইন্নাহা মুনতিনা, এমন আহ্বান, এমন ডাকাডাকি, এমন পক্ষপাতিত্ব, এমন তাআসুব, অন্ধ পক্ষপাতিত্ব বর্জন করো, কারণ তা হচ্ছে পচা, তা পচে গেছে, গলে গেছে, নষ্ট হয়ে গেছে, তা নোংরা। এরকম ডাকাডাকি করো না। মোট কথা, এইসব চুপচাপ হয়ে গেল। এখন আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলকে মুনাফেকদের সর্দার ছিল, মদিনার লোক, তাই না? এই মদিনার লোক, সে কি বলতে লাগলো? কি বললো? আল্লাহি লা ইরাজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্না লাযু মিনহাল আজাল। হ্যাঁ, এরা এই করে, এই করে, এই করে, সেই করে, এদের এরকম কথাবার্তা। তার মানে মুহাজিরদের জন্য বলতে লাগলো যে আমরা মদিনায় ফিরে গেলে যারা আমরা মান সম্পন্ন ব্যক্তি, যারা মানী ব্যক্তি, তারা অসম্মানী ব্যক্তিদেরকে মদিনা থেকে বের করে দেবে। অসম্মানী ব্যক্তি কে? তাহলে মুহাজির, যার সঙ্গে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় কথা! যেহেতু সে মুনাফিক বলল, তাই তারপরে যা হবার হলো, ফিরে এলো। এই আব্দুল্লাহর ছেলে আব্দুল্লাহ, তিনি মুসলমান, তিনি মদিনার দরজায় দাঁড়িয়ে বললেন যে আমি আমার বাপকে ঢুকতে দেব না, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি যদি আপনি হুকুম দেন যে আবদুল্লাহ সে এই কথা বলেছে, আমার বাপ এই কথা বলেছে এবং সে বিশাল কথা বলেছে, তাহলে আমাকে অনুমতি দেন আমি আমার বাপের গর্দান নিজে উড়িয়ে দেব, আমাকে অনুমতি দেন আমি আমার বাপের গর্দান নিজের হাতে উড়িয়ে দেব। কারণ যদি অন্য কেউ গর্দান আপনি হুকুম করেন এবং গর্দান ওড়ায়, তাহলে আমি জমিনের বুকে ছে চলে ফিরে বেড়াবে আমার সামনে, আমি এটা সহ্য করব না। তারপরে দাঁড়িয়ে বলতে লাগলো, তার বাপ এলো, বাপ বাপ যখন এলো তখন বললে তুমি মদিনায় ঢুকতে পাবে না যতক্ষণ না তুমি বলেছ যে তুমিই হচ্ছ অসম্মানী, তুমিই হচ্ছ নিকৃষ্ট এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎকৃষ্ট এবং তিনি হচ্ছেন সম্মানী। যাই হোক, এখানেও আছে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা তখনও শুনেছেন, আর হজরত উমর তখন বললেন দাআনি আদরিব আনুকা হাদাল মুনাফিক ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন আমি এই মুনাফিকের গর্দান উড়িয়ে দিই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দাহু লা ইতাহাদাসুন নাস আন্না মুহাম্মাদান ইকতুল আসহাবা, উমর ছেড়ে দাও, কারণ এ বাধ্যত মুসলমান, তাই না? বাধ্যত মুসলমান, মুসলমানদের সঙ্গে নামাজ পড়ে, মুসলমানদের সঙ্গে জিহাদেও গেছে, ওই যে মুসলমানদের সঙ্গে ওঠা বসা করে। এখন যদি আমি হত্যা করি তাহলে হত্যার অনুমতি দিই, তাহলে লোকেরা বলবে, আরব বলবে যে দেখো মুহাম্মাদ নিজের সঙ্গী সাথীদেরকেও হত্যা করছে। এখানে হিকমত, হিকমত অবলম্বন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমারকে হত্যা করতে অনুমতি দিলেন না। বোঝা গেল কি, যে হযরত উমার যখন কাউকে হত্যা করার ব্যাপার হতো তখন অনুমতি নিতেন, এ নয় যে নিজের ইচ্ছা মতো হত্যা করতেন। সুতরাং প্রথম কাজ যে ঘটনা সে ঘটনা ঠিক নয়, এটা আমি স্পষ্টভাবে বুঝতে পারছি। যদিও আমাদের বহু হুজুর আছে, বহু জিহাদি হুজুর, এমনি বহু হুজুর আছেন যারা কানে আঙুল দিয়ে বা এমনি গলা বাজিয়ে এইভাবে এই হাদিসগুলো প্রয়োগ করে মানুষকে জিহাদে উদ্বুদ্ধ করে এবং যুবকদের আবেগকে ছুটন্ত ফুটন্ত ঘোড়ার মতো তাদের রক্তকে ফুটন্ত করে তোলে এবং জিহাদে উদ্বুদ্ধ করে। আর তারা ভাবে কি এটাই জিহাদ, জিহাদের ময়দান দেখে না, তারা জিহাদের ময়দান খুঁজে পায় না, বরং যেখানে থাকে সেখানেই ভাবে কি একে ওকে হত্যা করা, এখানে ওখানে বোম ফাটানো, এটাই হচ্ছে কি জিহাদ। হুজুর আপনি যে কইলেন এটা ঠিক, কিন্তু আর একটা হাদিস আছে যে এক অন্ধ সাহাবি তার স্ত্রীকে হত্যা করেছিলেন, কেননা সে নবী সাল্লাহ সাল্লামকে গালাগালি করত, এটা কি ঠিক না? এই হাদিসটা তো সহি, আপনাদের মহাদ্দেস আলবানি হাদিসটাকে সহি বলেছেন, আবু দাউদের হাদিস, যে একজন অন্ধ সাহাবি, যিনি একজন অন্ধ সাহাবি যিনি তার স্ত্রীকে হত্যা করেছেন। তার আগে আর দুটো ঘটনা বলি, তারপর বলছি। আর একটা আছে যে যখন কোন দণ্ডবিধি প্রয়োগ করতে হবে তখন জরুরি কার, সরকারের। অবশ্য কৃতদাস দাসের ক্ষেত্রে সরকারের দরকার নেই, কৃতদাস দাসের ক্ষেত্রে, ক্ষেত্র কি এখন আছে বর্তমানে? নেই, কৃতদাস দাসের ক্ষেত্র শেষ হয়ে গেছে, কোথা কোথা থাকতেও পারে কিন্তু আমাদের দেশে নেই, সবাই মানুষ স্বাধীন। আর শরীয়তের একটা নীতি হল যে কৃতদাস দাসের ক্ষেত্রে যদি দণ্ডবিধি প্রয়োগ করতে চান তাহলে পরে প্রশাসন বা শাসকের অনুমতির প্রয়োজন, সরকারের অনুমতির প্রয়োজন হবে না। এটা একটা ফিকহি মশলা, আর তার দলিল হচ্ছে এই হাদিসগুলো যেগুলো বলা হচ্ছে এবং ওরা যেটা মনে করছে যে এই হাদিস দিয়ে প্রমাণ হয় যে সরকারের বিনা অনুমতিতে বা সরকারের অথরিটি ছাড়া আমরা অপরকে বা যে কোনো অপরাধীকে হত্যা করতে, খুন করতে কিংবা হাত কাটতে পারি। কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা গোলামের হাত কেটেছিলেন চুরি করেছিল বলে, উনিও কই সরকারের অনুমতি নেননি। সুতরাং বোঝা গেল কি, যে ব্যক্তিগতভাবে কি করা যায়, ব্যক্তিগতভাবে দণ্ডবিধি প্রয়োগ করা যায়, চোরের হাত কাটা যায় এবং যে হত্যাযোগ্য হবে, যদি কেউ বিবাহিত ব্যভিচারী হয় তাহলে তাকে হত্যা করা যায় ইত্যাদি। এখন আপনার বাড়ির লোকের মধ্যে যেমন বোনের কথা বললাম, কিংবা আপনার মেয়ে যদি ব্যভিচার করে তাহলে তাকে আপনি হত্যা করতে পারেন? এদের মতে পারবে, তার কারণ এই যে সাহাবি তার স্ত্রীকে হত্যা করলেন, বোনকে হত্যা করতে পারেন, মেয়েকে হত্যা করতে পারেন, কিন্তু না, কারণ এ ঘটনা হল কিসের ঘটনা, যে প্রভু তার কৃতদাস বা কৃতদাসীর ক্ষেত্রে দণ্ডবিধি প্রয়োগ করতে পারে তারই হাদিস। তেমনি অন্য একটা হাদিস আছে, ইবনে ওমর তার পালিয়ে যাওয়া এক গোলামের হাত কেটেছিলেন যে চুরি করেছিল, ওই রকমই একটা হাদিসে আছে যে হাফসা রাজিয়াল্লাহু তাআলা আনহা এক ক্রীতদাসীর কে হত্যা করেছিলেন যে জাদু করত, জাদু করেছিল। তো এগুলো বোঝা যাচ্ছে কি যে এগুলো সব ক্রীতদাস এবং ক্রীতদাসীর ক্ষেত্রে। ঠিক ওই রকমই এটাও যেটা যে বলা হয় যে অন্ধ সাহাবি তার একজন স্ত্রী ছিল, আসলে স্ত্রী না, সে হচ্ছে উম্মে ওয়ালাদ, আর সে ছিল ইয়াহুদি। উম্মে ওয়ালাদ মানে ক্রীতদাসী, আর আপনারা জানেন যে ক্রীতদাসীও স্ত্রীর মতো, তাই না? স্ত্রীর মতো শুধু সাংসারিক ব্যবহারে, বাকি তো সে কাজ করবে, সে সব সে তো পাবে না, তার সেই স্ত্রীর মর্যাদা পায় না। সে ছিল ইয়াহুদি, আর ইয়াহুদি ক্রীতদাসী। সে কিন্তু আল্লাহর নবীকে গালাগালি করত, কখনো কখনো গালাগালি করত। এক সময় যখন গালাগালি করল, তখন অন্ধ সাহাবি একটা ছুরি নিয়ে তার পেটের উপরে চেপে পেটে মেরে দিল, তার ফলে সে রক্তাক্ত হয়ে মারা গেল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর গেল যে অমক সাহাবি একজন তার স্ত্রীকে বা তার সন্তানের মাকে, তার দুটো সন্তান ছিল খুব ভালো ভালো, বলছে বলা হয়েছে মতির মতো দুই সন্তান ছিল, কিন্তু আল্লাহ রসুলের প্রতি যেহেতু সে গালাগালি করত, তো তার আবেগ এবং তার মানে হিংসা এমন হল যে আল্লাহ রসুলকে গালাগালি করো তুমি, তারপরে সে হত্যা করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন খবর গেল, তখন তিনি বললেন আলা ইশহাদু আন্না দামাহা হাদির, তোমরা সাক্ষী থেকো এর খুন মাফ। তার মানে খুনের বদলে খুন সাহাবিকে করা হবে না। কেন তাহলে? আল্লাহ রসুল সাল্লাম জানার পরেও সাহাবিকে শাস্তি দিলেন না। যদি অনুমতি না থাকতো, যদি বৈধ না হতো, তাহলে সে স্ত্রীকে হত্যা করলো, অথচ আল্লাহর নবী কিছু বললেন না। বোঝা গেল কি, যদি কেউ আল্লাহর নবীকে গালি দেয়, তো আমরা সরাসরি গিয়ে তাকে হত্যা করতে পারি। এই হাদিস থেকে দলিল নিয়ে তারা এই কথা বলছে। আমাকে অনেকে টেলিফোন করে, অনেকে ফেসবুকের মাঝে লিখে বলল যে এই হাদিস সম্পর্কে আপনার মত কি। অতএব সেই মতটা আজকে আমি ব্যক্ত করছি যে এই হাদিস হল ক্রীতদাসীর ব্যাপারে, এবং ক্রীতদাস দাসীর ব্যাপারে নিজে দণ্ডবিধি প্রয়োগ করা যায়, বাকি স্বাধীন মানুষের ব্যাপারে কোন ব্যক্তিগতভাবে কোন মানুষ দণ্ডবিধি প্রয়োগ করতে পারে না, যতক্ষণ না সরকারের অনুমতি থাকবে অথবা পাওয়ার থাকবে। বোঝা গেল কি যে এই হাদিস স্বাধীন ব্যক্তির ব্যাপারে না, ক্রীতদাসী বা ক্রীতদাস ব্যক্তির ব্যাপারে। সেই হাদিসের দলিল নিয়ে আমরা এইভাবে ব্যক্তিগত কোন দণ্ডবিধি প্রয়োগ করতে পারি না। এখন যদি মনে করেন যে কোন স্ত্রী ব্যভিচার করে, তাহলে সে কি স্ত্রীকে কি করতে পারে দণ্ড কাছে? যদি অবিবাহিত হয় তাহলে কি করতে হয়? 100 চাবুক, তাই না? কিন্তু আমাদের দেশে দেখেছেন অবিবাহিত বোনকে, অবিবাহিত মেয়েকে মেরে ফেলছে। খেতে হয় কি? চাবুক। কিন্তু চাবুক না দিয়ে কি করছে? হত্যা করে ফেলছে। এটা কিসের বসে? হিংসা বসে, সম্মানে আঘাত লাগে, বংশের সম্মান নষ্ট করে দিল, বংশের সম্মান উড়িয়ে দিল, তাই তাকে হত্যা করা হয়। অথচ তার হত্যা শাস্তি নয়, শাস্তি কি? 100 চাবুক এবং জেল। জেল হবে এবং চাবুক হবে, কিন্তু তার না করে তারা আবেগ বসে এবং সম্মানে যখন আঘাত লাগে, তার ফলে তাকে হত্যা করে ফেলে। কিন্তু এটা শরীয়তের বিধান না। শরীয়তের বিধান হল যদি তুমি একান্তই তাকে শাস্তি দিতে চাও, তাহলে সরকারের কাছে হ্যাঁ অভিযোগ করো। এখন যদি বলেন ইসলামী সরকার না থাকলে, ইসলামী সরকার না থাকলে সবুর করো, তাকে বোঝাও, তাকে এমনি শাস্তি দাও এবং তাকে বোঝাও যে তুমি এটা কেন করলি, তাহলে তাকে হত্যা করা হবে, এটা নয়। আর আমাদের দেশে জানেন যদি কেউ হত্যা করে, তার হত্যার বিনিময়ে তার সাজা আছে, তাই না? যেহেতু ইসলামী সরকার নেই, আর ইসলামী সরকার হলেও তার সাজা হতো, যেহেতু যার যা সাজা নয় তা অতিরঞ্জন ভাবে প্রয়োগ করলে তার শাস্তি হওয়া উচিত। যেমন যার শাস্তি হল 100 চাবুক, তাকে যদি হত্যা করেন, তো ইসলামী সরকার কি শাস্তি দেবে না? নিশ্চয়ই দেবে। এইরকমই একটা ঘটনা আপনারা জানেন যে হিলাল বিন উমাইয়া তার স্ত্রীকে অপবাদ দিল, অপবাদ না সত্যি, শারিক বিন সাহমার সঙ্গে তার সম্পর্ক আছে। যখন তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে এইরকম ব্যাপার, আমার স্ত্রীর সম্পর্ক আছে শারিক বিন সোহেমের সঙ্গে, সাহমার সঙ্গে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল বাইয়িনাহ আও হাদ্দুন ফি যাহরিক, দলিল দাও, প্রমাণ দাও, না হয় তোমার পিঠে চাবুক লাগবে। দেখছেন, একটা স্বামী তার স্ত্রীকে পরিষ্কার দেখছে, সে ব্যবচার করে, জানে যে ব্যবচার করছে, তত কি করতে হবে? প্রমাণ দিতে হবে। আর প্রমাণ দিতে না পারলে অপবাদ দেওয়ার বিনিময়ে কি লাগবে? চাবুক লাগবে। কত চাবুক লাগবে? 80 চাবুক লাগবে। ওই রকমই একটা হাদিসে আছে, কে মুগিরা বলছেন, সাদ ইবনে উবাদা তিনি বলছেন যে আমি যদি আমার স্ত্রীকে দেখি যে কোন এক পুরুষের সঙ্গে শুয়ে আছে, তাকে তরবারির ধারালো দিকটা দিয়ে হত্যা করব, তরবারির ধারালো দিকটা দিয়ে হত্যা করব। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সাদের এই কথায় অবাক হচ্ছ? ওর থেকে বেশি ঈর্ষা আমার, আর এর থেকে বেশি ঈর্ষা আল্লাহর। এখানে এই কথাটার অর্থ এই নয় যে দেখতে পেলি আমি তাকে হত্যা করব, তা না। কি লাগবে? সাক্ষী লাগবে। আর সাক্ষীটা কি? সেটা হচ্ছে সাহাবী বলেছিলেন যে হেলাল বলেছিলেন, ফাকাল যখন বললেন যে তোমার পিঠে চাবুক লাগবে না, প্রমাণ নিয়ে শোনা চাবুক লাগবে, তখন বলে ইয়া রাসূলুল্লাহ ইযা রাআ আহাদুনা আলা ইমরাতিহি রাজুলান ইয়ানতালিকু ইয়ালতামিসুল বাইয়িনা, যখন তার স্ত্রীকে কেউ তার স্ত্রীকে দেখবে, তার স্ত্রীর উপরে কেউ শুয়ে আছে, সে তাকে না মেরে সে চারটে সাক্ষী আনতে যাবে, চারটে সাক্ষী আনতে আনতে তো সব শেষ, চারটে সাক্ষী আনতে আনতে সব শেষ হয়ে যাবে। সুতরাং এটা কি করে সম্ভব? ফাজা আলা ইয়াকুল, আল্লাহ নবী একই কথা বলতে থাকলেন, আল বাইয়েনা ওয়া ইল্লা হাদদুন ফি জাহরিক, প্রমাণ নিয়ে এসো না হয় তোমার পিঠে চাবুক লাগবে। এখান থেকে আমরা মোটামুটি যেটা বুঝতে পারি যে ব্যক্তিগতভাবে কোন দণ্ডবিধি প্রয়োগ করা আহলে সুন্নার নীতি না। যদিও বহু যুবক, আমি জানি, আল্লাহ নবীর বিরুদ্ধে গালাগালি করলে, আল্লাহর বিরুদ্ধে গালাগালি করলে কার না রক্ত গরম হয়, তাই না? কিন্তু রক্ত গরম হওয়ার, দেখেন, প্রত্যেক আবেগের লাগাম থাকা ভালো, আবেগের গতিবেগ বাড়ানো ঠিক না। আবেগ থাক কিন্তু তার কন্ট্রোল থাকা দরকার। আপনার রাগ থাক কিন্তু রাগের লাগাম থাকা দরকার। আপনার সুন্দর গাড়ি, স্পিডওয়ালা গাড়ি থাক, 500 স্পিডে ছুটুক, কিন্তু গাড়ির ব্রেক থাকা দরকার। যদি ব্রেক না থাকে তাহলে অ্যাক্সিডেন্ট অনিবার্য। সুতরাং আমরা, আমাদের রাগ হবে ঠিকই, কিন্তু আমরা সেই রাগকে কিভাবে প্রয়োগ করব, আমরা আল্লাহ নবীর বিরুদ্ধে যে গালাগালি হচ্ছে তার কিভাবে শাস্তি বা কিভাবে প্রতিবাদ করব, সেগুলো ওলামাদের কাছে শিখে নিয়ে গিয়ে সেইভাবে প্রতিবাদ শুরু করতে হবে, প্রতিবাদ করতে হবে। অশান্তি নিয়ে এসে আমরা সরাসরি আইন নিজের হাতে তুলে নেব, কি নিজের হাতে আমরা দণ্ডবিধি প্রয়োগ করতে যাব, আর যেখানে সেখানে যাকে পাব তাকেই খুন খারাপি করা শুরু করব, এটা কিন্তু আহলে সুন্নার নীতি নয়। সুতরাং আজকে শুধু এই কথাটাই বললাম যে বারবার আমাকে প্রশ্ন করা হচ্ছে টেলিফোনে মাধ্যমে এবং ফেসবুকে লেখার মাধ্যমে, সেটা ওই বিশেষ করে এই হাদিসটা যে সাহাবী, অন্ধ সাহাবী তার স্ত্রীকে খুন করেছিলেন, আসলে সে স্ত্রী না, উম্মুল ওয়ালাদ, হ্যাঁ, স্ত্রীর মতোই উম্মুল ওয়ালাদ, এবং সে ছিল ইয়াহুদি, আর তার সঙ্গে সে ছিল ক্রীতদাসী, আর ক্রীতদাস দাসীর ক্ষেত্রে দণ্ডবিধি প্রয়োগ করার জন্য প্রশাসনের অনুমতি লাগে না। আর আমরা যে সমস্ত মানুষ যদি খুন করতে যাই, সব তো স্বাধীন মানুষ, তাই না, তাদেরকে খুন করার ব্যাপারে আমাদের সরকারের অনুমতি লাগবে, ইসলামী সরকার না হলে আমরা সেই রকম তৎপরতা করব না। আমরা মক্কায় বাস করলে পরে মদিনার মতো আচরণ কেন করব? আমরা যদি দেখি আমাদের পরিবেশ এখন মক্কার, তো মদিনার মতো আচরণ করা যাবে? মদিনার আচরণ হযরত তোমারও করতে পারেননি, তিনি অনুমতি নিয়েছেন কার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহির কাছে, সরকারের কাছে। সুতরাং আমাদেরও সেরকম দরকার, আমাদের আবেগ থাক কিন্তু আমাদের আবেগের লাগাম থাকা দরকার, আমাদের গতি থাক কিন্তু গতিতে ব্রেক থাকা দরকার, আমাদের রক্ত ফুটন্ত হোক কিন্তু আল্লাহর জন্য ঈর্ষা হোক, রাসূলের জন্য আমাদের আবেগ হোক, কিন্তু এই নয় যে আমরা এমন কিছু করে বসি যাতে ইসলামের বেশি ক্ষতি। এইসব ক্ষেত্রে দেখবেন, খুন খারাপের ক্ষেত্রে যে সন্ত্রাস বলুন আর যাই বলুন, এসে ইসলামের লাভ বেশি হয় না কি হয়, এতে ইসলামের ক্ষতি বেশি হয়। যেখান যেখানে জিহাদ আছে, যেখানে জিহাদের ময়দান আছে, সেখানে যান জিহাদ করুন, কিন্তু যেখানে জিহাদের ময়দান না, জিহাদের শর্ত কি, জিহাদ কখন করতে হবে, কিভাবে করতে হবে, জিহাদ হাতের জিহাদ আছে, কলমের জিহাদ আছে, মুখের জিহাদ আছে, মালের জিহাদ আছে, এক একটা জিহাদের পর্যায় আছে, সেই জিহাদ করতে থাকুন। কিন্তু সব জিহাদ বাদ দিয়ে যারা জিহাদ করে না তারা মুসলমান নয়, তারা মুনাফেক ইত্যাদি ফতোয়া দিয়ে যুবকদেরকে উদ্বুদ্ধ করে পরিষ্কার বলছে যারা মুসলমান নয়, কারণ এরা কোরআনের আয়াত মানে না। কারণ আল্লাহ তাআলা কি বলছেন, জাহিদুল মুনাফিকিন, জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিন, কাফের মোনাফেকদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, আমরা চুপচাপ বসে আছি। আজকে একজন বলছে আহলে হাদিসরা হাদিস বুঝে না, তারা হাদিস পড়ে হাদিস বুঝে না, তার কারণ তারা হাদিসে আমল করে না। একজন বলছে আহলে হাদিসরা কি করে, দেশে এত কিছু হচ্ছে, এত বিক্ষোভ হচ্ছে, এত খোনাখুনি হচ্ছে, এত ভাঙচুর হচ্ছে, আহলে হাদিসরা কোথায়? কাউকে তার জন্য তবলিগিরা কোথায়? আরে ভাই, এত লক্ষ লক্ষ মানুষের মাঝে এখানে আহলে হাদিস নেই, সেখানে কি কোন তবলিগি নাই, নাকি সবাই তোমাদের দল? এটা কি করে হতে পারে? এই ধরনের অপবাদ দিয়ে মানুষের মনের বিচার করা, গায়েবী খবর, গায়েবী খবর নিয়ে মানুষের বিচার করা, এরা জানে না, এরা বোঝে না, তার মানে নিজেদের অহংকার প্রকাশ করা ভালো লোকের দলিল না। তোমাদের দ্বারা ইসলামী আইন প্রতিষ্ঠা সম্ভব নয়। ইসলামী আইন প্রতিষ্ঠা করতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদ্ধতি, সেই পদ্ধতি ব্যবহার করতে হবে। অহংকারের মাধ্যমে, শুধু আবেগের মাধ্যমে, শুধু রক্ত গরম করে ইসলামী আইন প্রতিষ্ঠা হয় না। ইসলামী আইনের পদ্ধতি আছে, ইসলামী আইন প্রতিষ্ঠার পদ্ধতি আছে। জিহাদ, যেখানে জিহাদের ময়দান আছে জিহাদ করো, কেউ মানা করেনি, কিন্তু যেখানে জিহাদের ময়দান নেই সেখানে জিহাদ জিহাদ করে চিল্লিয়ে আছে, যে পদ্ধতি আছে সে পদ্ধতি মেনে চলো। ওলামাদের সঙ্গে, ওলামাদের সঙ্গে ওঠা বসা করো, ওলামাদের পরামর্শ নাও না, উল্টে বলে কি ওলামারা হাদিস বোঝে না, ওলামাদেরকে জ্ঞান দিতে আসে এরা, সুতরাং এদেরকে আল্লাহ হেদায়ত করুক, এছাড়া বলার কিছুই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেয় যেন সঠিকভাবে আমরা হাদিস বুঝি, কোরআন বুঝি, এবং সেগুলো প্রয়োগ করার যে যে জায়গা আছে সেইভাবে আমরা প্রয়োগ করি, যেখানে আমরা শুধু হিকমত নিয়ে, জোশের সাথে না, হুশের সাথে কাজ নিতে হবে। যে কোনো আপদ বিপদ বালা মুসিবত আসবে, আমাদের কোনো বিপদ আসবে, আমাদেরকে জোশের সাথে না, কি করতে হবে? হুশের সাথে। কিভাবে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে জোশ নিয়ে কথা বলেছিলেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, এবং তিনি বললেন যে বলবে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছে তার গর্দান উড়িয়ে দেব। ওনা তো সবসময় এরকমই কথা, যে বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন আমি তার গর্দান উড়িয়ে দেব। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে যখন আয়াত পাঠ করলেন, হ্যাঁ, তখন কি হলো? আফা ইম্মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম লামাইয়িতুন। যখন আল্লাহর আবু বকর আয়াত পাঠ করলেন, তখন ঠিক হযরত উমর চুপ হয়ে গেলেন, সেই রকম যেমন সাপের মাথায় জড়ি পড়লে সাপ ক্ষান্ত হয়ে যায়। আবেগ থাকুক, কিন্তু আবেগের লাগাম থাকা দরকার। সেই লাগাম কি? কোরআন হাদিসের লাগাম, কোরআন হাদিসের লাগাম। আমরা বলছি না যে অমুসলিম সরকারের আনুগত্য করতে হবে, আমরা কোনো অমুসলিম সরকারের আনুগত্য করি না। যেখানে কোন সরকার ইসলাম বিরোধী কিছু আদেশ হয় আমরা আনুগত্য করি না, কিন্তু আমরা কিছু বলি না, আমরা এইভাবে খোনাখুনি করি না, আমরা আমরা তো রাজনীতি বলছি রাজনীতি করি না, আমরা রাজনীতি করি না, তোমরা রাজনীতি করো, তোমরা দাপাদাপি করছো, ঝাপাঝাপি করছো, তোমাদেরকে লোকে দেখছে, আমরা যেহেতু রাজনীতি করি না, লোকে দেখবে কি করে? আমাদের তো কোনো প্ল্যাগ নেই, আমাদের ব্যানার নেই, যেহেতু আমরা রাজনীতি করি না। রাজনীতি করো না কেন? ইসলামে কি রাজনীতি নেই? এরা ইসলামে রাজনীতি আছে। আমাদের রাজনীতি শোনো, আমাদের রাজনীতি হল রাজনীতি না করা, আমাদের রাজনীতি হল রাজনীতি না করা, কারণ রাজনীতি করতে গিয়ে মুসলমানদের, বহু মুসলমানদেরকে আমরা দূরে সরিয়ে দিচ্ছি। এই জন্য রাজনীতি না করে সমস্ত মুসলমানদের দলগুলোকে যদি আমরা একতাবদ্ধ করতে পারি, মানুষ তৈরি করতে পারি, মানুষ তৈরি না করে ইসলামী সরকার আসবে না। ইঁটকে ভালো করে পাকাপোক্ত না করে কোনদিন বড় বিল্ডিং তৈরি হতে পারে না। এই আবেগময় যুবকদেরকে নিয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠা হতে পারে না। আজকে তারা হ্যাঁ, কালকে তারা না বলবে। ভোট, ভোট আজকে একজনকে দিয়েছে, কালকে একজনকে দেবে। সাধারণত মানুষ তিন শ্রেণীর হয়, এক হচ্ছে ভক্ত, আর এক হচ্ছে দুশ্মন শত্রু, আর এক শ্রেণীর মানুষ আছে মাঝামাঝি। যে ভক্ত সে ভক্ত থাকবে, যে শত্রু সে শত্রু থাকবে, আর মাঝামাঝি যে থাকবে সে কখনো এদিকে কখনো ওদিকে। এই হিসাবে, এইভাবে আমাদের মতে রাজনীতি, এইভাবে রাজনীতি করে পশ্চিমী রাজনীতি নিয়ে এসে ভাঙচুর করে, বিক্ষোভ মিছিল এসব করে ইসলাম প্রতিষ্ঠা হতে পারে না। আমাদের হচ্ছে কি, মানুষ তৈরি করো, আমাদের হচ্ছে প্রথমে সংশোধন তারপর সংগঠন, প্রথমে সংগঠন তারপর সংশোধন না, এই হচ্ছে নীতি। আমরা রাজনীতি করি, কিন্তু আমাদের বর্তমান রাজনীতি হল রাজনীতি ত্যাগ করা। আল্লাহ তাআলা ভালো জানেন, আমরা আমাদের ওলামাদের কাছ থেকে, আমরা কোরআন হাদিস থেকে যেটুকু জ্ঞান পেয়েছি সেটাই হচ্ছে এটাই, এবং ইনশাআল্লাহ এটাই হচ্ছে সঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সঠিক পথ বেছে নিতে পারি। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।